তার ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা। সেতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে। Thank you. Thank you.